আসে না বনজ ছোনাতে ঝিকি মিকি করে পাড়িয়া নদীটা যে মহুয়ারি নেশাতে যে ঝোড়ো হাওয়াতে ঘুম আসে না বনজ ছোনাতে ঝিকি মিকি করে পাড়িয়া নদীটা যে মহুয়ারি নেশাতে যে ঝোড়ো হাওয়াতে ঘুম আসে না বনজ ছোনাতে। দুজনে চলো না যাই আজ হারিয়ে আকাশে হেলান দেয়া ঝাউ বন ছাড়িয়ে। দুজনে চলো না যাই আজ হারিয়ে আকাশে হেলান দেয়া ঝাউ বন ছাড়িয়ে। ঘর ছাড়ানো এ রাত চায় যে ভোলাতে ঘুম আসে না বনজ ছোনাতে ঝিকি মিকি করে পাহাড়িয়া নদীটা যে মহুয়ারি নেশাতে যে ঝোড়ো হাওয়াতে ঘুম আসে না বনজ ছোনাতে। পায়ে পায়ে তোমার সাথে যতই দূরে যাব নতুন করে আবার আমি তোমার কাছে পাব। পায়ে পায়ে তোমার সাথে যতই দূরে যাব নতুন করে আবার আমি তোমার কাছে পাব। কি ভালো লাগে যে এইভাবে সাজানো নিশুতি রাতের বুকে এই বাঁশি বাজানো। কি ভালো লাগে যে এইভাবে সাজানো নিশুতি রাতের বুকে এই বাঁশি বাজানো। স্বপ্ন আসুক নেমে মনকে দোলাতে ঘুম আসে না বনজ ছোনাতে ঝিকি মিকি করে পাহাড়িয়া নদীটা যে মহুয়ারি নেশাতে যে ঝোড়ো হাওয়াতে ঘুম আসে না বনজ ছোনাতে।